সূরা আল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমি গ্রন্থটি নাজিল করেছি এক মর্যাদাপূর্ণ রাতে। তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি? এই মর্যাদাপূর্ণ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। এতে ফেরেশতা ও তাদের সর্দার রুহ তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করে। সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন প্রশান্তি, তা উষার আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে।